السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজ জুমার দিন এবং জিলহজ মাসের যে প্রথম দশক তার মধ্যে আজকে হচ্ছে কতারিখ, ছয় তারিখ, ষষ্ঠ দিন। এই সময়ে আমাদের ইবাদত কি হওয়া উচিত, আমাদের জীবনযাপন এর ধারা কেমন হওয়া উচিত, সে নিয়ে বিভিন্ন মসজিদে আলোচনা চলছে, এখানে দেশেও হচ্ছে, খুতবায় খুতবায় এই দিনগুলো ফজিলত সম্পর্কে বিভিন্ন বয়ান চলছে। আমরা এই বয়ান শুনেছি এবং আমরাও বয়ান দিয়েছি, করছি। আজকে বিশেষ একটা বয়ান, এটা আমাদের জামে মসজিদেও হলো, আপনারা শুনলেন, যারা আরবি বোঝেন, কিছু বোঝেন। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে তাকবীর। এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর পাঠ করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাহি আহাদ। স্বশব্দে লোককে দেখাবার জন্য না, লোককে স্মরণ দেওয়ার জন্য। নিয়ম কিন্তু রিয়া হতে পারে, আবার উপকারও হতে পারে। তো আপনি যখন জোরে জোরে তকবীর পড়বেন, তো আপনার নিয়ম এই নয় যে হুজুর আমার তকবীর পড়া শুনুন তাহলে আমার প্রশংসা হবে, না, এই উদ্দেশ্য না। উদ্দেশ্য কি, হুজুরকে আমি স্মরণ করাবো, কোনো সমস্যা আছে? এটাই হচ্ছে উচিত। সাহাবারা বাজারে গিয়ে স্বশব্দে তকবীর পড়তে, তবে সমস্যা না, একা একা। তকবীর দু রকম আছে, এক হচ্ছে তাকবীর এ মুতলাক, আর এক হচ্ছে তাকবীর এ মুকাইয়াদ। তাকবীর এ মুতলাক মানে আম তাকবীর, যখন তখন আপনি পড়তে পারবেন, যখন যেখানে তেমন, কি বাথরুমে পড়বেন না? আপনার যেখানে আল্লাহর জিকির করা যায়, যে সময়ে আল্লাহর জিকির করা যায় করবেন, এমনকি নাপাক অবস্থাতেও আপনি জিকির করতে পারেন, মহিলারা ঋতু অবস্থাতেও এই জিকির করতে পারে বা এই তকবীর পড়তে পারে যে কোনো সময়ে। আর এটা শুরু হবে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে 13 তারিখের সূর্য ডোবার আগে পর্যন্ত, যে কোনো সময়। এটা হচ্ছে আম তাকবীর, তাকবীরে মোতলাক বলা হয়। আর একটা হচ্ছে তাকবীরে খাস। তাকবীরে খাস হচ্ছে খাস তাকবীর, এটা প্রত্যেক ফরজ নামাজের পর পড়তে হয়। এটা যারা হাজি তাদের জন্য না, যারা অহাজি তাদের জন্য। অহাজিদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে খাস পড়তে হয়। সে তাকবীরটা কখন থেকে শুরু হয়? আরাফাতের দিন জিলহজ মাসের 9 তারিখে ফজরের নামাজ পর থেকে শুরু হবে, আর শেষ হবে 13 তারিখের আসরের নামাজ পড়ে। বুঝতে পারলেন দুটো তাকবীরের পার্থক্য? আশা করি মনে রাখবেন। গুরুত্বপূর্ণ আরেকটা সংবাদ, সেটা হচ্ছে আরাফার রোজা। এই দিন ব্রত রোজা রাখতে পারেন, 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়। বহু মানুষ চিন্তিত আছে যে আমাদের দেশে আরাফাত কবে হবে। যদি বলা হয় কোরবানির আগের দিন, তো বলছে আমাদের দেশে আবার আরাফাতের ময়দান কোথায়? তাকে বলে তোমাদের দেশে কোরবানির ময়দান কোথায়? যেখানে কোরবানির ময়দান সেখানেই আরাফাতের ময়দান। তো যাই হোক, নিজ নিজ দেশ অনুযায়ী আরাফাত হবে। আর যদি কেউ বলেন আমি মক্কা রাখো, মক্কার সাথেও রাখো, সমস্যা কি? কিন্তু যদি পশ্চিমের দেশে কোনো দেশে চাঁদ দেখা যায় পশ্চিম দিকে, তারা কি মক্কার সাথে রাখতে পারবে? কেন? মনে করুন সৌদি আরবে পশ্চিমের দেশে আলজেরিয়া কিংবা মরক্কো কিংবা মরিতানিয়াতে চাঁদ হলে পরে ওদের আগে ঈদ হবে, তাই না? দেখেছেন আপনারা, আগে ঈদ হয়েছে, সৌদি আরবে হয়নি, কারণ সৌদি আরবে চাঁদ দেখা যায়। এখন যদি কোরবানির ঈদটা এরকম হয়, তাহলে মরক্কোতে আগে চাঁদ হলো, মরিতানিয়াতে আগে চাঁদ হলো, তারা যদি মক্কার সাথে আরাফার রোজা রাখে, কোন দিনে রাখতে হবে ওদের? ওদের কোরবানির দিনে রাখতে হবে, কারণ ওদের কোরবানির দিন মক্কাতে আরাফাতের দিন। তাহলে হলো, সমস্যা হলো না? হলো না। এই জন্য নিজের নিজের দেশ অনুযায়ী, চাঁদ অনুযায়ী রোজা রাখবে, এটাই হচ্ছে উত্তম। যদি এই দিনে রোজা রাখা হয় তার ফজিলত কি? আগামী এক বছর এবং পিছনকার এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। অতএব যারা গুনাহ করেন একদম নিশ্চিন্ত হয়ে পাপ করতে থাকেন, আরাফার দিনে রোজা রাখেন, যথেষ্ট, তাই না? সব মাফ হয়ে যাবে। আর বিশেষ করে নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ যদি না পড়েন তো আপনার কিছুই কবুল হবে না, এটা আপনারা জানেন। চলেন আজকে সরাসরি কোরবানির ব্যাপারে আমরা কিছু আলোচনা করি খুব সংক্ষেপে, কারণ আমরা আগে সব জানি, বিভিন্ন বক্তা থেকে আমরা শুনেছি। আমরা সংক্ষেপে কিছু মশলা মশাই, আপনারা জানেন কোরবানির প্রারম্ভিক ইতিহাস কি, শুরু হয় কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন কোরবানি করো, তোমার সবচেয়ে আপন জিনিস কোরবানি করো, 100 কোন কোরবানি করলেন, তারপর বা 100 কোরবানি করলেন, গল্প শুনেছেন? এখনো পর্যন্ত মানে আলেম ওলামারা, বহু আলেম ওলামারা এসব গল্প বলে থাকেন, কিন্তু এই গল্প সহি না, এই গল্প 100 উট কোরবানির গল্প সহি না। সহিটা কি? যেটা কোরআনে আছে, কোরআনে আল্লাহ তাআলা সেটাই হচ্ছে সঠিক, যে আমি স্বপ্নে দেখলাম, ছেলেকে বলা হচ্ছে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি বা কোরবানি করছি। তো আর বুঝছেন, ইসমাইল বুঝলেন যে আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহ ইসমাইল রাজি হয়ে গেলেন। তারপরে যে জবাইয়ের ঘটনা ঘটলো তার বদলে কি হলো? একটা দুম্বা এসে গেল, সে দুম্বা জবাই হলো, ইত্যাদি। এই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে সঠিক ইতিহাস। বাদশাহ নামদার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সব থেকে প্রথম কোরবানি কখন হয়? মানুষের ইতিহাসে প্রথম কোরবানি কখন শুরু হয় জানেন? আদম আলাইহিস সালামের জামানাতে। আদমের দুই সন্তান কোরবানি নিয়ে, হাবিল আর কাবিল, এই কোরবানি নিয়ে তাদের ঝামেলা বাঁধে, তাই না? তারপর যখন ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আল আখার, ক্বালা লা আক্তুলান্না, ক্বালা ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিন আল মুত্তাকি। দেখেন কোরবানি কাদের কাছ থেকে কবুল হয়? যাদের তাকওয়া থাকে। যে কেউ কোরবানি করল, অবশ্য অধিকাংশ মানুষ কোরবানি করে কিসের জন্য? গোশত খাওয়ার জন্য, বড় বড় পিস খাওয়ার জন্য। অধিকাংশ মানুষ বড় বড় পিস খাওয়ার জন্য কোরবানি করে, নচেত ছাগল দিতে পারে, তাই না? ছাগল দেবে না, কেন দেবে না? বড় বড় পিস পাওয়া যাবে না। তো মোট কথা হলো যে নিয়ত আলাদা, কিন্তু আল্লাহ তাআলা কার কোরবানি কবুল করবেন? যে হবে মুত্তাকি এবং পরহেজগার। তো প্রথম ইতিহাস এটা। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানির নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে প্রত্যেক জাতির ভিতরে, এমনকি যারা পৌত্তলিক, যারা মুশরিক, তাদের ভিতরেও কোরবানি আছে, তারাও বলিদান দেয়, তারা মূর্তির সামনে কোরবানি পেশ করে, ইত্যাদি। এই হলো কোরবানি। আর এটা যে হত্যা করে, এটা জুলুম, পশু পক্ষী পশুর জন্য জুলুম, এটা না, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং খাবার অনুমতি দিয়েছেন এবং কোরবানি করার অনুমতি দিয়েছেন। এর প্রতিবাদে কবি নজরুল বলেছেন, ওরে হত্যা নয় আর সত্যগ্রহ শক্তি উদ্বোধন, ওই দিনই বিনা ময়দানে পুত্র স্নেহের বরদানে ছুরি হেনে খুন করিয়ে এনে দেখেছে আব্বা ইব্রাহিম সে আপনার উদ্ভবন, ওরে হত্যা নয় আর সত্য গ্রহ শক্তি উদ্ভবন। এটা শুধু হত্যা দেখলে হবে না, সত্যা খুন খারাপা শুধু এটা দেখলে হবে না, এর মধ্যে যে আধ্যাত্মিকতা আছে সেটা দেখো। কোরবানি করা কিতাব সুন্নাহ এবং সর্বব্যাপী সম্মতিক্রমে ইজমাক্রমে বিধেয়। কারণ আল্লাহ তাআলা বলছেন আসাল্লি রব্বিকা রবের জন্য নামাজ পড়ো এবং কি করো? কোরবানি করো। এতে উমাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতে আশরা সিনিন ইয়াদহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় থাকা অবস্থায় কি করেছেন? কোরবানি করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইন্দাহু সাআ ফালা ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে অথচ কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখান থেকে বোঝা যায় তাহলে কোরবানি জরুরি জিনিস, কোরবানি হচ্ছে ওয়াজেব, একটা ভাবে কোরবানি হচ্ছে ওয়াজেব, এবং এই কোরআন ও হাদিসের অনুযায়ী কি এটা ওয়াজেব, কোরবানি করা ওয়াজেব। কি সমস্যা হচ্ছে? আরো অন্য হাদিস আছে যে হাদিসে ভিত্তিতে বোঝা যায় ওয়াজেব নয়, ওয়াজেব হালকা হয়ে যায় তখন জানেন আমটা আছে আমটা দিল উজু, কিন্তু যখনই কোন সারিফ আসে তখন সেটা কি হয়ে যায়, মুস্তাহাব হয়ে যায়, আমরা নিন্দাত হয়ে যায়। তাহলে এর বিপরীত কি হাদিস আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখাল আল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইয়ুদহি, যখন যিলহাজ্জের মাস প্রবেশ করবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করবে। এখানে দেখেন ইচ্ছা ঐচ্ছিক হয়ে গেল, কোরবানি কোরবানি হয়ে গেল ঐচ্ছিক। এই জন্য দ্বিতীয় মত হল এবং সঠিক মতে কোরবানি করা ওয়াজিব নয়, কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা। তবে কোরবানি ছাড়া নিশ্চয়ই সঠিক মানে যায় মানে বৈধ নয় বা কি বলে আপনার বৈধ নয় বলে তার ইয়ে হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কোরবানি ছাড়া উচিত নয়, সামর্থ্য থাকতে কোরবানি ছাড়া উচিত নয়। আর কোন কি বলে অধিকাংশ সাহাবি তাবিন ফকিহগণের মতে কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অবশ্য মুসলিমের জন্য মধ্যম পন্থা হচ্ছে এই যে সামর্থ্য থাকতে কোরবানি ত্যাগ না করাই উচিত। যদি কেউ, এবার আমি আস্তে আস্তে মশলা বলছি এখানে সংক্ষেপে, যদি কেউ নিজের কোরবানি করার সামর্থ্য রাখে অথবা না রাখে আর অন্য কেউ কোরবানি দেয় যে ভাই আমার কাছ থেকে টাকা নাও কি আমার কাছ থেকে এই ছাগলটা নাও কি গরুটা নাও তুমি কোরবানি করো, তাহলে হয়ে যাবে না যাবে না? হয়ে যাবে। যেমন এখান থেকে দেখেন আপনারা অনেকেই অন্যের খরচে, কাফির বলছে যা তোকে আমি আমার পয়সায় যা হজ করে আন, তা আপনার হজটা হবে না হবে না, নাকি আবার বড় লোক হলে আবার হজ করতে হবে না হজ হয়ে যাবে। যেমন বক্তব্য দাওয়া থেকে হজ করানো হয় ওমরা করানো হয়, তো হজ যদি আপনার খরচ হজ হয় এই হজটা হবে না হবে না? হবে। আপনার শ্বশুর বড় লোক টাকা দিয়ে বললো যাও বা জামাই আমার পয়সায় হজ করে এসো, তা আপনি গেলেন হজ করতে, হজ হবে না হবে না? হয়ে যাবে। তেমনি অবশ্য আমাদের দেশের নিয়ম আছে, আবার এটা একটা কি বলে প্রথা আছে যে প্রথম বছর নাকি কোন কত বছর বিয়াই বাড়িতে গরু পাঠাতে হয় বা জামাইয়ের কাছে গরু পাঠাতে হয় কোরবানি দেওয়ার জন্য, নিয়ম আছে নাকি আপনাদের? কোন কোন এলাকাতে আছে যদি কোরবানির গরু বা ছাগল না আসে তাহলে মাইন করা হয়, এটা একটা যৌতুক প্রথা। আমাদের কোন কোন এলাকাতে আছে যারা চাষি মানুষ, চাষি মানুষ বর্ষাকালে শ্বশুর বাড়ি থেকে নতুন গামছা আসবে, আম কাঁঠালের সময় শ্বশুর বাড়ি থেকে জরুরি আম কাঁঠাল আসা, যদি না আসে তাহলে বদনাম করা হবে। তো এরকম এক একটা প্রথা আছে, তেমনি কোরবানি পাঠানোরও প্রথা আছে। মোট কথা, যদি শ্বশুর নিজে থেকে দেয় তো জামাই যদি সেই পশু দিয়ে কোরবানি দেয় তার কোরবানি হয়ে যাবে, আলাদা করে কোরবানি দিতে হবে? কোরবানি হয়ে যাবে, সমস্যা নেই। কেউ যদি বলে হুজুর কোরবানি আমি দেবো না, খাম কাটে একটা পশু মানে জবাই করব, তার থেকে আমি তার যে মূল্য আছে মূল্যটা সাদকা করব, তো কোরবানি করা বেশি ভালো নাকি তার টাকা বা তার মূল্য দান করা বেশি ভালো? ভাই বেশি ভালো কোনো কথাই না, কোরবানির কোনো বিকল্পই নেই, এটা একটা খাস ইবাদত। যেমন হজ করতে করতে আমাদের হজ করার জন্য প্রায় আমাদের বাংলাদেশের টাকা কত টাকা খরচ হয়? দুই না তিন, প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়। এই 3 লক্ষ টাকা খরচ করে অত কষ্ট করতে যাওয়ার কি দরকার? এই 3 লক্ষ টাকা কোন গরিবকে কিছু করে দাও, গরিব মানুষদের মাঝে বিতরণ করে দাও, সেটা বেশি ভালো না ওই কষ্ট করে বুড়ো বয়সে 3 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা দেখা ভালো? ওরা বলে মক্কা মদিনা ভ্রমণ করা, ট্যুর করা যায়, তার কাছে ট্যুর করা তাহলে তারা দেখে, কিন্তু এটা খাস ইবাদত, এই ইবাদতের কোনো বিনিময় হয় না। এর মূল্য যদি আপনি সদকা করেন তো আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু আপনি এটা ফরজ, ইসলামের ফরজ আপনি ত্যাগ করছেন। এটা একটা প্রতীকই, কোরবানি একটা প্রতীক শরীয়তে, সেই প্রতীক নষ্ট করা ঠিক না। আর তার কোরবানি না করে তার মূল্য দান করলে আপনার কোরবানির ইবাদত আদায় হবে না। ব্যাস, যদি কারো কোরবানির সামর্থ্য না থাকে, কোরবানি করার সামর্থ্য না থাকে, তাহলে কি সে ঋণ করে কোরবানি দেবে? ঋণ করে কোরবানি দেওয়া জরুরি? না, মোটে তো কোরবানি জরুরি না, তো ঋণ করে কি? কিন্তু অনেক ওই যে বললাম, যদি নিয়ত থাকে বড় বড় বড় বড় হাঁটি খাওয়া, বড় বড় পিস খাওয়া, তাহলে তো দিতেই হবে। ছেলে মেয়েরা খায়, কি তাকিতে কি দেখবে, পাড়া প্রতিবেশী সবাই খাবে, আত্মীয় স্বজনরা। তো ঋণ করেও মানুষ কি করে, কোরবানি করে, কিন্তু এটা না। যেমন ঋণ করে হজ করা আপনার হজ খরচ না, তেমনি ঋণ করে কোরবানি আপনার জন্য না। অনেকে বাচ্চে অনেকে চাওয়া অভ্যেস আছে, আর কারো চাইবে যে আমার যে আমার সাহায্য করো, আমি কোরবানি করবো না, খবরদার না। আচ্ছা, যদি কোরবানি দেওয়া হলো, মনে করুন আপনাকে একটা কোরবানি দেওয়া হলো, তো যে কোরবানিটা আমার পক্ষ থেকে জবাই করবো, কোরবানিটা কা, ওখানে কিন্তু শ্বশুরের ব্যাপার আলাদা, শ্বশুর জামাইকে দিল, জামাই কি করে জবাই করবে, কার জন্য, আল্লাহর জন্য, কিন্তু কার তরফ থেকে, জামাইয়ের তরফ থেকে। এখানে যদি শ্বশুর জামাইকে দেয়, বলে জামাই আমি ব্যস্ত বা আমি বাইরে থাকি, তুমি আমার তরফ থেকে কোরবানিটা জবাই করে দাও, তো জামাই যে শ্বশুরের পক্ষ থেকে কোরবানিটা দেবে, সেটাই কি জামাইয়ের জন্য যথেষ্ট হবে, না জামাইয়ের আলাদা কোরবানি লাগবে? আলাদা কোরবানি, দুটো কিন্তু পার্থক্য আছে, বুঝবেন। শ্বশুর দিল জামাইকে যে তুমি কোরবানি করো তোমার তরফ থেকে, শ্বশুরের হয়ে জামাইয়ের হয়ে যাবে, জামাইয়ের পয়সা বেঁচে গেল, জামাইয়ের কোরবানি হয়ে গেল। কিন্তু শ্বশুর যদি জামাইকে বলে যে তুমি আমার তরফ থেকে কোরবানিটা জবাই করে দিও, তাহলে কি জামাইয়ের কোরবানি মাফ হবে? না, জামাইয়ের আলাদা কোরবানি লাগবে, তার কারণ এটা হচ্ছে শ্বশুরের পক্ষ থেকে। এই হলো মোটামুটি কোরবানি সম্পর্কে মশলা। আর একটা মশলা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি বিধেয় নয়। যেটা নিয়ম সেটা হলো যে আপনি যে কোরবানি দেবেন সেই কোরবানির স্বভাবে মৃত ব্যক্তিকেও শরিক করে নেবেন, সামিল করে নেবেন, বলবেন যে এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে, এবং আপনার নিয়তে থাকবে আপনার মৃত বাপ মা দাদা দাদি নানা নানি ইত্যাদি। যখন আপনি নিয়ত করবেন সব সামিল হয়ে যাবে, নিয়ত না করলে সামিল হবে না। কেউ বলে না আমি মৃত ব্যক্তির নামে আলাদা দেবো, তো ঠিক আছে দেন, বিদেহ নয় তবু দেওয়া যাবে সৎকার স্বরূপ, কিন্তু তার গোশত আপনি খেতে পাবেন না, সমস্ত গোশতটাকে কি করতে হবে, বিতরণ করতে হবে গরিবদের মাঝে, এটা যেন মনে রাখে। যদি কেউ বলে যে আমি কোরবানি দেবো আমার ছোট্ট মেয়েটার নামে, আমার ছোট্ট মেয়েটার নাম, তার নামে আমি কোরবানি দেবো, চলবে না? চলবে না, চলবে চলবে, কিন্তু সমস্ত সবটা কে পাবে? আপনার ছোট্ট মেয়েটা পাবে, আপনি পাবেন না, আপনার বড় মেয়ে পাবে না, আপনার বড় ছেলেটা পাবে না, আপনার স্ত্রীও পাবে না। তো এটা বোকামি হবে না, বুদ্ধিমান বুদ্ধিমানের কাজ হবে? এটা মানুষ করে কেন বুঝি না, কেন করে? এতগুলো বাড়িতে লোক থাকতে আমার ছোট মেয়ের নামে কোরবানি, আমার বড় ছেলের নামে কোরবানি, আরে এত বোকামি কেন? এত বিশাল আল্লাহ তারা এত দিয়েছেন, আল্লাহ কাছে সবে কোনো কমি আছে? সবে ভান্ডার আছে, পুকুরের পানিকে কলসি দৌড়ে দিচ্ছে, আর শুধু এক বালতি পানি ভরতে চাচ্ছে একটা বোতলের ভিতরে। এরকম কথা, শুধু মেয়েটা সবাই পাবে কেন? আপনি জবাই করুন, জবাই করে বলুন যে আল্লাহ এই কোরবানি আমার আমার পক্ষ থেকে এবং আমার কোরবানির এই কি বলে আমার পরিবারের সবারই পক্ষ থেকে। তাহলে মেয়েটাও সব পেল, আপনিও পেলেন, আপনার স্ত্রী পেলো, আপনার ছেলে মেয়েরা পেলো, আপনার মৃত দাদাও পেলো, বাপ পেল, সবাই পেল। কিন্তু বহু মানুষ আছে এরকম ভুল করে, যারা কেবল ওই কোরবানিটা একটা নামে নির্দিষ্ট করে দেয়, যেটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তবে হয়ে যাবে, আপনি যদি বলেন যে আমার বাড়িতে আমি তিনটে মেম্বার আছে, তিনটে নামেই কোরবানি দেবো, সমস্যা নেই, তিন ভাগ দেবো, তিন ভাগ তিনটে নামে দেবো, সমস্যা নেই, পারলে দেন। কিন্তু আপনার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট। বেশ, অনেকে আছে নবীর নামে কোরবানি দেয়, আপনাকে দিয়েছেন নাকি নবীর নামে কোরবানি? না, অনেকে নবীর নামে কোরবানি দেয়, নবী ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি আমাদেরকে বলা হয়েছে দরুদ পড়। জুমায় জুমায় শুনছেন যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো, দরুদ পড়ো, একবার দরুদ পড়লে দশ বার রহমত বর্ষণ হয়। কিন্তু আমরা কোরবানি দিতে আদিষ্ট হলে বলছিল যে হ্যাঁ আল্লাহ যদি বলতে যে তোমরা নবীর নামে কোরবানি করো তাহলে ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমাদেরকে আদেশ করেনি নবীর নামে কোরবানি করো, তাহলে কেন করবো? নবীর নামে কোরবানি না, কোরবানি নিজেদের জন্য দেন। ঈসা আলাইহিস সালামের মুখাপেক্ষী নবী নন তিনি, আর দরুদেরও মুখাপেক্ষী নন, ঠিক কথা। কারণ আল্লাহর নবীর জন্য দরুদ না পড়লে কোনো ক্ষতি হবে? আল্লাহর নবীর কোনো ক্ষতি হবে? তিনি তো জান্নাতবাসী, তার জন্য শান্তি কামনা না করলে কি শান্তি পাবেন না? পাবেন, কিন্তু দরুদটা পড়া হয় কাদের জন্য? আমাদের নিজেদের ভালাইর জন্য। খবরদার, এই কথাগুলো খবরদার বলবেন না। মোসাফির হলেও তার জন্য কোরবানি বিধেয়, মানে আপনি বাড়িতে থাকলে কোরবানি করবেন, সফরে থাকলে কোরবানি করা যাবে না? যাবে না, যাবে। কোরবানি সফরেও আপনার বিধেয়। তবে ওই যে ভাগাভাগির ব্যাপারে জানেন তো এখন কেমন চলছে, বলছে সফরে থাকলে ভাগে ভাগে ভাগাভাগিতে কোরবানি দেওয়া যাবে, আর ঘরে থাকলে ভাগাভাগি করা যাবে না। কারণ কি হলো? বলে ওখানে হাদিসে সফরের কথা উল্লেখ আছে, সফরের কথা উল্লেখ আছে, এই মানটা মানে তো এই নয় যে ঘরে থাকলে পরে ভাগাভাগি হবে না। অনেকে বলছে আল্লাহর নবী ভাগাভাগি কোরবানি দিয়েছেন, তার প্রমাণ দেন। এটা ভাগাভাগিতে শরীক হওয়া আল্লাহর নবী সুন্নত না, বেশ আল্লাহর নবী সুন্নত নয় মানলাম, কিন্তু আর সাহাবীদের তো সুন্নত বটে, আল্লাহর নবী দেখেছেন, তাহলে সুন্নত তাকরিরই বটে, এটা আল্লাহর নবী অনুমোদন করেছেন, তাহলে সুন্নত হলো না? বলছে লোকের সুন্নত এটা। আরে আজিব কথা, লোকের সুন্নত কি করে হলো? এটা তো রসুলের সুন্নত হলো যে তিনি দেখলেন, তিনি অনুমোদন করলেন, এটা কার সুন্নত হলো? তো বাড়িতে হোক সফরে হোক কোরবানির বিধান একই, সেখানেও ভাগাভাগিতে কোরবানি দেওয়া যায়। তবে বলছি যে ভাগাভাগির চাইতে গোটা কোরবানি দেওয়া হচ্ছে উত্তম, এক ভাগ গরু দেওয়ার চাইতে একটা গোটা ছাগল দেওয়া উত্তম, যদিও গোশত কম হবে কিন্তু আপনার স্বভাবের দিক থেকে কি হবে, এটা বেশি উত্তম হবে, একটা গোটা জান দিচ্ছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় থাকাকালীন নিজের স্ত্রীগণের তরফ থেকে গরু কোরবানি দিয়েছেন, আপনারা জানেন। ব্যাস, এবার আমরা আরো কিছু মশলা বলি, তার আগে কয়েকটি জয়ীফ হাদিস সম্পর্কে সতর্ক করি। কোরবানির জানোয়ার কিয়ামতের দিন তার শিং ও পশম এবং খুর সহ অবশ্যই হাজির হবে, এরকম হাদিস হুজুররা বয়ান করেন কোনো কোনো কিতাবে এবং দেখবেন পাবেন, এ হাদিস সহি না। কোরবানি তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, তার প্রত্যেকটি লোমের পরিবর্তে রয়েছে একটি নেকি, একটি করে নেকি, প্রত্যেকটা লোমের পরিবর্তে একটি করে নেকি, এরকম হাদিস পাবেন, কিন্তু হাদিসটা সহি না। কোরবানির প্রথম বিন্দু রক্তের সাথে পূর্বেকার সমস্ত গোনা মাফ হয়ে যায়, পশুটিকে তার রক্ত মাংস সহ দাড়ি পাল্লাতে 70 গুণ ভারী করে দেওয়া হবে, এ হাদিসও সহি নয়। ভালো মনে স্বভাবের উদ্দেশ্যে কোরবানি করলে তা জাহান্নাম থেকে পর্দার মতো হবে, এ হাদিসও সহি না। তোমরা তোমাদের কোরবানিকে মোড়া কাজা করো, কারণ তা তোমাদের কুল সিরাত পালের সওয়ারি হবে, এটা এ হাদিসও সহি নয়। সেই হল মোটামুটি কিছু জয়ীফ হাদিস, যে হাদিস সহি না। আর একটা হাদিসের কথা মনে করে দিই, যারা মনে করেন যে এই 10 দিন আমরা লহসুন কাটতে পারবো না, কোরবানির দিনে যদি কাটা হয় তাহলে কোরবানির স্বভাব পাওয়া যাবে, এরকম একটা হাদিস আছে, কিন্তু সে হাদিসও সহি না। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি? ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তি কি? বাসন আমরা তৌহিদ। ইবাদত কবুল হওয়ার মূল ভিত্তি হলো তৌহিদ। তৌহিদ না থাকলে আপনার কোরবানি কবুল হবে না, মুশরিকদের কোরবানি কবুল হবে না। আর এই জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে কোরবানি করা কি শিরক। মাজারে গিয়ে যদি খাসি দেন কি হবে? একবারে শিরক একবার। তো তৌহিদ হলো প্রথম ভিত্তি, আর ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে কয়টা? দুটা। প্রথম শর্ত হচ্ছে ইখলাস, এই কোরবানিটা কার জন্য করবেন? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন। লাই ইয়ানালাল্লাহু লাহু মুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে কোরবানির মাংস পৌঁছে না, খুন রক্ত পৌঁছে না, পৌঁছে কি? তোমাদের তাকওয়া। আরে ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আগে শুনলেন যে আল্লাহ তাআলা কাদের কাছ থেকে কবুল করেন? মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন। ইখলাস থাকতে হবে। যদি আপনার লোক দেখানির উদ্দেশ্য হয়, গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, তাহলে কি হবে? কোরবানি হতে না তো আকিকা দেওয়ার সময় কেমন মারামারি করা হয়, বলছে হুজুর আমি একটা গরু দুটো আকিকাতে ভাগাভাগি হয় কিনা আমরা হয়তো মশলাতে বলবো, আকিকাতে ভাগাভাগি চলবে না? কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে না? আকিকাতে ভাগাভাগি চলে না, আকিকা গোটা গোটা দিতে হবে, ছেলে হলে দুটো, বলে আমি গরু দেবো তাহলে দুটো গরু দিতে হবে, তাই না? তো অনেকে ছাগল না দিয়ে গরু দেয়, কেন বলুন তো? মাংস বেশি হবে, খাওয়া হবে, খাওয়ানো হবে, পয়সা আছে। তো উদ্দেশ্যটা কি হলো? হবে আকিকা, আকিকা হবে। প্রথম শর্ত হলো ইখলাস। ইখলাস মানে হলো বিশুদ্ধ ভাবে, খাঁটি ভাবে এই আকিকা, এই কোরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য, কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। নম্বর দুই শর্ত কি? তরিকায়ে মুহাম্মাদী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় কোরবানি করেছেন, সুন্নাহতে যেভাবে আছে ঠিক সেইভাবে কোরবানি করতে হবে, তাছাড়া আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। চলুন আমরা এবার দেখে নিই কিভাবে আল্লাহর নবী কোরবানি করেছেন। চলুন, প্রথমত কোরবানির জন্য শর্ত হলো যে কোরবানিটা আপনি কিনবেন, যদি পালেন তো ভালো কথা, আর যদি আপনি কে, অনেকে বলে কোরবানিতে মায়া না বসলে সেরকম স্বভাব হয় না, তো মায়া তো পাড়া গ্রামের লোক করতে পারবে, পালতে পারবে, বুঝতে পারবে। যারা শহরে ফ্ল্যাটে বাস করে তারা কি করবে? তারা কি ফ্ল্যাটে ছাগল পুষবে? কোরবানিতে মায়া হওয়া জরুরি না, মায়াটাই হচ্ছে আপনি টাকা দিয়ে কোরবানিটা কিনবেন, টাকার প্রতি কার মায়া নেই, তাই না? টাকার প্রতি কার মায়া নেই, কিন্তু কোরবানি করার সময় সাধারণত টাকার মায়া হয় না, কেননা টাকার বিনিময়ে খাবার আসে, তাই না? এই জন্য এই কোরবানি করতে যে টাকা খরচ করা হয় সেটাতে সাধারণত মানুষের মায়া হয় না। তো যাই হোক, মায়া করা জরুরি না, মানে পশুটা বাড়িতে কয়েকদিন রেখে বা কয়েক মাস রেখে মায়া তৈরি করা জরুরি না, আপনি কিনছেন টাকা দিয়ে সেটাও মায়া আছে, আর এই কোরবানি করছেন আল্লাহর জন্য সেটাই আল্লাহ দরবারে কবুল হবে। হালাল টাকা হতে হবে, যে টাকা দিয়ে আপনি কোরবানি কিনবেন হালাল টাকা হতে হবে, কারণ হালাল টাকা আচ্ছা হালাল ছাড়া ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, আর পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না। চলুন, নম্বর এক, কুরবানির পশু যেন সেই শ্রেণী বা বয়সের হয় যে শ্রেণী ও বয়স শরীয়ত নির্ধারিত করেছে। কি কি নির্ধারিত শ্রেণীর পশু? হচ্ছে চারটি, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হল উট, তারপর গরু, উট, তারপর গরু। আচ্ছা হুজুর, মহিষ বা মোষ যাকে বলে কালো মতো, এটা কি গরুর জাত নাকি আলাদা জাত? গরুর জাত হলে তো আর সৌদি আরবে পেতেন, সৌদি আরবে মানুষ হবে মোষ রাখতে পারবেন? এই মহিষ বা মোষ এই গরুর জাত নাকি আলাদা জাত, এই হলো মুশকিল। এই ওলামারা মতভেদ করেছেন, যার ফলে যারা বলছেন যে গরুর জাত তারা বলছেন মহিষ কোরবানি জায়েজ, আর যারা বলছেন না আলাদা জাত, হাদিস কোরআনে যেহেতু মোষের উল্লেখ নেই তখন ওতে কোরবানি হবে না, মতভেদ আছে। সুতরাং মতভেদ থাকলে পরে দূরে থাকুন, এবং যাতে হবে একটা ছাগল দেন না, সমস্যা কি? ভেড়া অন্তত দেশে মানে মানুষ সাধারণত ভেড়া খায় না, এখানে এসে ভেড়া খেতে অভ্যস্ত হয়, তাই না? তাও গন্ধ লাগে খেতে, আর দেশে তো খাবেই না, কিন্তু ভেড়া কোরবানি দেন, ছাগল থেকে ভেড়া সস্তা, তাই না? ভেড়া কোরবানি দেন, যদি আপনি সবের কাজ চান না খায় সত্যি কথা মুশকিল, কোরবানি করবো বলতে তো বাড়ির লোক খাবে না, তা তো মুশকিল আছে। তো ঠিক আছে, যেটা যাতে তর্কে কি বলে আপনার বিতর্ক নেই, মতভেদ নেই, সেটা আপনি কোরবানি দেন, ব্যাস। তারপরে গরু হলো, তারপরে কি? তারপরে হচ্ছে ভেড়া ও ছাগল, তারপরে ভেড়া ও ছাগল দুটি কিন্তু সমান হয়, ভেড়া না হয় ছাগল। এবার এদের মধ্যে যেটা উত্তম, পাটি উত্তম না পাঠা উত্তম? পাঠা তো নয় খাসিয়ার, পাটি ছাগল উত্তম না খাসি ছাগল উত্তম? নিশ্চয়ই যেটা ভালো হবে, যেটা দাম বেশি হবে সেটাই হবে উত্তম। ব্যাস, সবচেয়ে উৎকৃষ্ট কোরবানি হলো উট, তারপর গরু, তারপর মেষ ভেড়া, তারপর ছাগল। দেখছেন, আগে ভেড়া তারপরে ছাগল, ওলামারা তারতিব দিয়ে দিয়েছেন। আবার নর মেষ থেকে মাদা মেষ অপেক্ষা, নর মেষ মাদা মেষ অপেক্ষা উত্তম, তার মানে পাটি থেকে খাসি হচ্ছে উত্তম। ব্যাস, এবারে শুনুন, একটি উট অথবা গরুতে সাত ব্যক্তি কোরবানির জন্য শরীক হতে পারে, যেমন বলা হয়েছে, পরে আগে বলা হলো সফরে হোক কিংবা ঘরে, যে পরিবারের পক্ষ থেকে একটা ছাগল যেমন যথেষ্ট, তেমনি যেমন কোরবানি আপনি হজ করতে যান, হজ করতে গেলে একটা যে হাজি তামাত্তু কোরবানি দেবে তার জন্য একটা ছাগল দিলে হবে না হবে না? হবে। আর গরু সাত ভাগের এক ভাগ দিলে হবে না হবে না? হবে। তার মানে হলো একটা ছাগলের বিনিময় বা পরিবর্তন হলো গরুর এক ভাগ সাত ভাগের এক ভাগ। অতএব বাড়িতে যদি আপনি কোরবানি দেন, পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দেন যথেষ্ট, পরিবারের পক্ষ থেকে যদি গরুর একটা ভাগ দেন তাও যথেষ্ট। শুধু ভাগ ভাগের কোরবানি একজনেরই তরফ থেকে হবে তা না, একটা পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট হবে, যেহেতু ছাগলের, গোটা ছাগলের বিনিময়। তবে আগেই বলেছি যে উত্তম হলো গোটা যান। বাস একথা চলে গেল, একথা আমাদের তর্ক চলছিল এবং বলা হয়েছে যে এরকম না, একটা গুরুত্বে ভাগে সাত ভাগই করতে হবে নাকি দু ভাগ তিন ভাগও করা যাবে? মনে করি সাত ভাগা তো সাত ভাগই করতে হবে, তো সাত ভাগ সাতজন লোক যদি না পাই তাহলে কি করে হবে? তো একটা গুরুতে দু ভাগ করা চলবে চলবে না? চলবে, নাকি একজনকে কি বলে একজন পাঁচ ভাগ নেবে একজন দু ভাগ নেবে, এরকম করতে হবে? এরকমও করতে পারে, যদি বলে না গুরুটা তুমি পাঁচ ভাগ আমি দু ভাগ, এরকমও করতে পারে, কিংবা তুমি ছ ভাগ আমি এক ভাগ, এরকমও হতে পারে। আর যদি বলে দুজনে আমি আধাকে ভাগ করে নেবো, তাহলে ক ভাগ করে হচ্ছে, সাড়ে তিন ভাগ করে হচ্ছে, সাড়ে তিন ভাগ করে কোরবানি হবে না? হবে না, সমস্যা নেই, আমার তিন ভাগ কোরবানি আর হাফ ভাগটা বেশি, সমস্যা নেই, এটা আমি সৎকার করছি। অতএব দু ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ কোনো সমস্যা নেই, তেমনি সাত ভাগ তো পরিষ্কার কথা সেখানে বলাই হয়েছে। এখন কোরবানি থেকে ভাগাভাগি সেটা ছাগলে এবং ভেড়াতে হবে না, ছাগলে ভেড়াতে কোরবানি হবে ভাগাভাগি আসছে না, এই ছাগলের কোনো তো ভাগাভাগি হবে। এখন অনেকেই বলছে যে আমরা পাঁচ সাতজন আছি, তো আমরা যদি একটা ছাগল কিনে কোরবানি দিয়ে হবে না? হবে না। যারা আপনারা বিদেশে আছেন, যারা এক হাঁড়িতে খান একটা মেশে খান, মনে করো রিপন শিপন কাজল হ্যাঁ আজল চারজন এক জায়গায় থাকে, তারা বললো যে চলো আমরা একটা কোরবানি দিই, চারজনের পয়সা জমা করে একটা কোরবানি দিল, যাই হবে না? হবে না, হবে, যেহেতু ওরা এক মেশে খায় একসঙ্গে খায়। এখন আনিস ভাই মুস্তাফিজ ভাই আর বাদশাহ আর কাজল চার জায়গায় চারজনে থাকে, চার হাঁড়িতে খায়, চার পরিবারে থাকে, এরা বললো আমরা একটা ছাগল কিনে কোরবানি দেবো, হবে না? হবে না, হবে না। তবে তাহলে গোশত খাওয়ার জন্য দেবো তো সমস্যা নেই, সেটা গোশত খাওয়ার জন্য দিলে তো বুঝতেই পারছেন তার তো কোনো আয় নেই। এবার চলুন, একটা কোরবানিতে যদি সাতটা লোক শরিক হয় একটা গরুতে, তার মধ্যে কিছু কিছু লোকের উদ্দেশ্য গোশত খাওয়া, কিংবা কিছু কিছু লোকের টাকা হচ্ছে কি হারাম, আপনি জানেন যে তাদের উপার্জন হচ্ছে হারাম, আর আপনি মাশাআল্লাহ হালাল লোক মুত্তাকি পরহেজগার লোক, ওই কোরবানিতে প্রথমত খেয়াল রাখবেন যে এইসব লোক আপনি শরীর নেবেন না, হিন্দু বাড়ির লোক করবেন কি আনফোকা মিনকা ওয়া ইনকা নাজদা, নাক তো তোমারই যদিও নাক কি করবেন, এবারে কি করে ছাড়াবেন, নাক তো তোমারই, সেই ক্ষেত্রে এবার আপনি পালাবেন কি করে, কোন দিকে যাবেন? যদি পালাবার পথ না পান আর কোরবানিতে আপনার নিজের ভাই, আপনার নিজের ভাই বিয়ে না মাঝি, সে কোরবানির সময় কি হচ্ছে, চল ভাই কোরবানি দেবো, কি করবেন এবারে ভাই, করবো নামাজ পড়, তো আমার নিজের পুত্র কাটে দেবে। এখন যদি এরকম হয় বেনামাজির কোরবানি কবুল হবে না? হবে না। যারা নামাজ পড়ে না তাদের কোরবানি হবে না? হবে না। আপনারা রোজার সময় শুনেছেন যে যারা নামাজ বেনামাজি তারা তাদের রোজা কবুল হবে না, বেনামাজির হজ কবুল হবে না, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া আসে আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, হারাম টাকা লইয়া হাজি হজ করিতে যায়, তোমার হজ কবুল হবে কে তোমারে কয়? মক্কা থেকে হাজির হাজির হাজির বলে আর আল্লাহ বলে তুমি হাজির, মক্কা থেকে হাজির হাজির হাজির কয় আর আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির নয়। বুঝতে পারছেন যে কোরবানি করবেন আপনি আল্লাহর জন্য, অবশ্য বেনামাজি আল্লাহর জন্য কোরবানি করে কি না করে সে আলাদা কথা, তো আছে নিশ্চয়ই কিছু বেনামাজি থাকবে যারা হয়তো রোজা করে কিন্তু নামাজ পড়ে না, হজ করে কিন্তু নামাজ পড়ে না, কোরবানি করে নামাজ পড়ে না, তো বেনামাজি যদি কাফের হয় কাফেরের কোন ইবাদত কবুল হবে না, এটা ফতোয়া আপনারা নিশ্চয়ই জানেন। এখন আপনার ভাই বেনামাজি, সে আপনার কোরবানিতে শরীর হয়েছে, আপনার কোরবানিতে যেহেতু একটাই গরু, তো একটা যদি ওই রকম হাওয়ার টাকার কোরবানি হয় বেনামাজির কোরবানি হয় তাহলে কি কিংবা গোশত খাওয়া নিয়তে কোরবানি দেয়, তো গোটা কোরবানিটাই নষ্ট হয়ে যাবে না আপনার ভাগ আল্লাহর কাছে কবুল হবে? অনেকে মনে করে কি গোটা কোরবানিটাই বরবাদ হয়ে যাবে, কারণ হারাম ঢুকেছে, একটা ইনজেকশন দিলে পায়ে দিলে গোটা দেহটাই বরবাদ, তাই না, নাকি শুধু পাটা নষ্ট হবে, এরকম মনে করে, কিন্তু না, যেহেতু আপনার নিয়ত অনুসারে আর যেহেতু ভাগের ভাগাভাগি ব্যাপারটা আছে, তখন আপনার ভাগ আল্লাহ দরবারে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। তবে চেষ্টা করবেন যাতে করে এই শ্রেণীর বদ জিনিস ভিতরে ঢুকে না যায়, আর না পারলে বললাম যে আল্লাহ দরবারে আপনার নিয়ত ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। বেশ, বয়সের দিক থেকে কোরবানি তাহলে কত বছরের হতে হবে এটা একটু শুনে নিই। উটের কত বছর বয়স হতে হবে? 5 বছর। গরুর 2 বছর। মেষ বা ছাগলের কত? 1 বছর। অবশ্য 1 বছরের নিচে যদি কোরবানি কেউ না পায়, তো 6 মাসের 6 মাস 7 মাসের বয়সে যদি ছাগল বা ভেড়া হয় কোরবানি হয়ে যাবে। ব্যাস, 2 নম্বর শর্ত হচ্ছে পশু যেন ত্রুটি মুক্ত হয়, পশুতে যেন খোঁত না থাকে। যেমন এক চোখে স্পষ্ট অন্ধত্ব, মানে এক চোখে দেখতেই পায় না, কানা স্পষ্ট অন্ধত্ব। 2, স্পষ্ট ব্যাধি, দেখি মনে হয় রোগা, রোগ আছে, ছেড়ানির রোগ আছে, ছেড়াচ্ছে, বা আরো কিছু দেখি কৃষ মনে হয়। তারপর স্পষ্ট খঞ্জর, খোঁড়া স্পষ্ট হয়ে দেখছি, খুঁড়ি খুঁড়ি হাঁটছে। তারপর আরেকটা হচ্ছে একেবারে বুড়ো, একেবারে বৃদ্ধ। আর এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 রকমের পশু কুরবানি বৈধ বা সিদ্ধ হবে না। যেমন ওই কথাগুলো বললাম, ওই 4 রকমের পশু হচ্ছে এই 4 রকম যে কথা আমি পরিষ্কার করে বললাম। ওই পশু সত্য কোরবানি দাতার হাত ছাড়া হবে, যখনই বলবে যে কোরবানির জন্য নির্দিষ্ট করবে যে এই পশুটা আমি কোরবানি দেবো, তখন তার মালিকানা হাত ছাড়া হবে, কাটানো হয়ে যাবে আল্লাহর জন্য। ফলে তা বিক্রয় করা যাবে না, হেবা করা যাবে না, উৎকৃষ্ট ছাড়া বিনিময় করা যাবে না, যে এর বদলে অন্যটা দেবো তাই থেকে ভালো দিতে হবে। এর থেকে ভালো না দিলে ওটা কিন্তু চেঞ্জ করা যাবে না। যদি তার কোনো ত্রুটি দেখা যায়, তারপরে ওই ত্রুটি বড় না হলে যাতে কোরবানি মক্র হলে সিদ্ধ হয়ে যায়। যেমন কিছু কিছু ত্রুটি আছে, যে ত্রুটি থাকলেও মাকরু কিন্তু কোরবানি হয়ে যাবে, সেটা কি কি? যেমন কান কাটা, কোথাও কান কাটা আছে, চেড়া আছে, শিং ভাঙা, শিং বাঁকা সমস্যা নেই, শিং ভাঙা, শিং ভাঙা যদি হয় তাও আপনার কোরবানি হয়ে যাবে। কিন্তু কি বললাম, ত্রুটি কোথাও হয়তো চামড়াতে চেড়া গেছে, হ্যাঁ, তো সেটাতে কোরবানি হয়ে যাবে। তো এগুলো হচ্ছে মাকরু, যদিও আপনার এর থেকেও ভালো কোরবানি দেওয়া ভালো, কিন্তু ত্রুটি যদি বড় হয় যাতে কোরবানি সিদ্ধ না হয়, যেমন একেবারে খানা হয়ে গেল একটা চোখ, তাহলে হবে না। কিন্তু এখন কোরবানির সময় চলে এসছে, হঠাৎ করে খানা হয়ে গেল, তাহলে কি হবে? কোরবানির সময় এসছে, আপনি হয়তো চড়াতে নিয়ে গেলেন, হঠাৎ করে পা স্লিপ করে ভেঙে গেল, এখন কি হবে? যদি ক্ষমতা থাকে চেঞ্জ করে দিন, ক্ষমতা না থাকলে, বিশেষ করে যদি আপনার শৈথিল্যের কারণে হয়, ত্রুটির কারণে হয়, তাহলে আপনাকে দিতে হবে। ক্ষমতা থাকে, ক্ষমতা না থাকলে কিন্তু কোরবানিও আপনার জন্য মাফ হয়ে যাবে। কোরবানির পশু হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তাই, যদি মনে করেন কোরবানি আগের দিনে কোথায় গায়েব হয়ে গেল, এখন কি হবে? যদি আপনি চুরি হয়ে যায়, হারিয়ে হয়, আপনার শৈথিল্যের কারণে না হয়, তো আপনাকে আর অন্য কোরবানি দিতে হবে না, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যাবে। কোরবানির পশুর কোনো অংশ, মাংস, চর্বি, চামড়া, দড়ি ইত্যাদি বিক্রয় করা বৈধ নয়। সব কি করতে হবে? সাদকা করতে হবে। মাংস আপনি খাবেন, আর এই যে আপনার চামড়া টামড়া যেগুলো আছে বিক্রি করে গরিব মানুষকে দান করে দিতে হবে। এই মাংস, কোরবানির মাংস পারিশ্রমিক শরীর স্বরূপ, কসাইকে দেওয়া যাবে না। মনে করুন আমি একটা কোরবানি বাদশাকে বললাম, বাদশা আমার কোরবানিটা জবাই করে দেন, ছাড়ি ছুড়ি দেন, এবারে বাদশা তো কিছু বিনিময়ে তার পারিশ্রমিক নেবে, তো আমার পকেট থেকে দিতে হবে। কোরবানির গোশত কিন্তু দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আমি পারিশ্রমিক দিলাম, তারপরে কোরবানি যেহেতু ছাড়ালেন, তো কিছু গোশত আমি দিলাম, এটা কি? এটা গিফট স্বরূপ, হাতিয়া স্বরূপ দিলাম, তা সমস্যা আছে? তাতে সমস্যা থাকার কথা নয়। পশু ক্রয় করার পর যদি তার বাচ্চা হয়, কোরবানি কিনে ফেললেন, বুঝতে পারলেন পেটে কি আছে, বাচ্চা আছে, কিংবা বাচ্চা হলো, তার কি হবে? তাহলে মায়ের সাথে তাকেও কোরবানি করতে হবে, বুঝতে পারলেন? ছোট বাচ্চা কোরবানি কেউ খাবে মনে হয় না, তাই দেশে কেউ অত ছোট বাচ্চা কোরবানি খায়। পেটে যদি বাচ্চা থাকে, জবাই করলেন, সারা থেকে যে বাচ্চা, সেই বাচ্চাটা খাওয়া যাবে, বিনা জবাইয়ে সে বাচ্চাটাও খাওয়া যাবে, যদি আপনার রুচি হয় খান, না হয় খাওয়া জরুরি। এর পূর্বে ওই পশুর দুধ খাওয়া যাবে, তবে শর্ত হলো যেন ওই বাচ্চা ক্ষতিগ্রস্ত না হয়। কোরবানি যদি এমন পশু হয় যে দুধ দিচ্ছে, এমনও হতে পারে যে বাড়ির কোরবানি পুষছেন, এমন সময় বাচ্চা হলে যে কোরবানি দেওয়া নিয়ত করেছিল, বলছে কোরবানি দেবো, কিন্তু বাচ্চা দুধ দিচ্ছে, তো দুধ খাওয়া যাবে না? যাবে না, যাবে, কিন্তু বাচ্চা যেন ক্ষতি না হয়। আচ্ছা বাচ্চা নাম দা, কোরবানি দেওয়া বললাম সঠিক মতে সুন্নাতে মুআক্কাদা, কোরবানি দেওয়া ওয়াজিব কখন হয়? যদি বাচ্চা উত্তরটা দিতে পারে প্রোগ্রাম শেষ করে দেবো। না করলে আর দোষ নেই। যদি কোরবানির সুন্নতে মুয়াক্কাদা বললাম, কিন্তু কোরবানি সবারই কাছে, সবাই যতটা লোক বসে আছে, এখনো কোন মানুষ জানে যে কোরবানি করা আছে, মানবে না, সে কোরবানি করবেই, ধার করে হোক করবে, কিন্তু সঠিক মতে কোরবানি হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। যদিও বললাম যে ওয়াজেব পক্ষে দলিল আছে যেমন বললাম, কিন্তু দলিল ওয়াজেব এ হচ্ছে সারে বললাম, তাহলে কোরবানি সবারই কাছে ওয়াজেব হয়ে যাবে, কেউ এটা বলবে না যে সুন্নতে মুয়াক্কাদা। কখন যখন কোরবানি মানত করা হবে, নজর মানা হবে, আমার ছেলে যদি মালয়েশিয়া যেতে পারে তাহলে এই বছর আমি আল্লাহর রাস্তায় একটা কোরবানি দেব। মালয়েশিয়া চলে গেল তখন কোরবানি আপনার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আরো কিছু কথা আছে আগামী দর্শন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।